কিছু বলছে মন মেলে টানা তুই কানে কানে জীবনের মানে খুলে ডানা তুই খোল দে বাহে খোল কে বাহে খুদ কো হলে হলে দিল লগানা তো সিখা দে খোল দে সাসে খোল কে সাসে খুদ কো হলে হলে মুস্কুরানা তো সিখা দে কখনো কখনো খোলায় আকাশে মেঘের ভেলাতে দুর্গা ভাষাতে ভয় কিসের जो सावन तू दौड़ के तू आना खुद को तू भीगना सिखा दे बरसे जो सावन तू लौट के आ जाना खुद को तू भीगना सिखा दे शुद्ध की पास तो के डाक छे आकाश দুটানা না চাওয়া ঘটনা যত এ যত না মুছে ফেলে দে না শোন কখন কিছু বলছে মন মেলে টানা তুই খোল দে বাহে খোল কে বাহে খোল কো হলে হলে দিল লাগানা তো সেখানে।